সেটা আমাদের ঘরে কেনা আছে, আনো না কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله আল্লাহু রাউফুম বিল ইবাদ। আহলাদের যুবসংঘের রাজশাহী মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত আজকের প্রশিক্ষণ শিবিরে সমবেত যুবসংঘের দায়িত্বশীল এবং সাধারণ কর্মীরা, তোমরা ছোট বললে নিজেদেরকে ছোট মনে করো না। তোমাদের সামনে দৃষ্টান্ত রয়েছে, 8 বছরের আলীর দৃষ্টান্ত। ছোট মানুষ তিনি, 8 বছর কতই বা বয়স, তিনি কিন্তু ওই দিনের জন্য জীবন দিয়েছিলেন। মুরব্বীরা যখন মুখ ফিরিয়ে নিয়েছে, বালকেরা তখন এগিয়ে এসেছে। আবার আলীর বয়সী অনেক বালক তারা আল্লাহ রসুলকে ইট মেরেছে, ধুলা মেরেছে, হইচই করেছে যেন কেউ কোরআন শুনতে না পায়। যখন তিনি রাস্তায় বের হতেন, মুরব্বীদের ইঙ্গিতে ছোট ছেলে ছোকরারা পিছন দিয়ে মিছিল করত, ঢেলা মারত, এমনকি অনেকে কানের কাছে গিয়ে চিৎকার দিত, ওনাকে ডিস্টার্ব করত, অবশেষে কেউ কেউ গায়ে হাত তুলত। তখন আল্লাহ রসুল আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় নিতেন। তিনি জানতেন এদের নেতা হচ্ছে, গডফাদার হচ্ছে আবু সুফিয়ান, অথচ তাদেরই মতো বয়সের আলী ইবনে আবি তালেব তিনি ইসলাম কবুল করেছিলেন এবং আল্লাহর জন্য সারা জীবন, আল্লাহ রসুলের জন্য জীবন দিয়েছেন। একটি সমাজে ভালো মন্দ দুই ধরনের মানুষ বসবাস করে। পুরা সমাজ যে ভালো হবে এটা আশা করা বৃথা। মানুষ সাধারণত মন্দ প্রবণ, মন্দ কাজের প্রতি মানুষের আকর্ষণ বেশি, আর সে কারণে সেদিকে সংখ্যাও বেশি। কিন্তু এই মন্দ প্রবণতার বাইরে প্রত্যেক মানুষের মধ্যে ভালো জিনিস গ্রহণের একটা যোগ্যতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এটাকে বলা হয় ফিতরাত, ফিতরাত আল্লাহ লাতিফাতুন নাস আলাইহা। এই ফিতরাত রূপে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন, এজন্য ভালো তারা বুঝতে পারে, ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন। যারা ভালোকে বুঝে ভালোর সঙ্গে মিশে যায়, ভালোকে গ্রহণ করে, তারা জান্নাতি। আর যারা ভালো বুঝে অথচ ভালো মানে না, তারা হয় জাহান্নামী। হযরত আলী ভালোটা বুঝেছিলেন এবং তিনি গ্রহণ করেছিলেন এবং জন্য জীবন দিয়েছেন, তিনি জান্নাতি। জীবদ্দশাতেই তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আচ্ছা, আলীর বাপ আবু তালেব তিনি কিন্তু আল্লাহ রসুলকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার দিন কবুল করেন নাই বলে তিনি জাহান্নামী। বাপ বেটা দুই রকম, একজন জান্নাতের সর্বোচ্চ ফেরদৌসে থাকবেন আর একজন জাহান্নামের তলদেশে থাকবেন। অর্থ দুজনেই আল্লাহ নবীকে সাহায্য করেছিলেন, আকিদার কারণে আলী জান্নাতি আর শিরকের কারণে তার বাপ জাহান্নামী। আহলেদের যুবসংঘ বাংলাদেশে তরুণ ছেলেদেরকে আলীর পথে নিয়ে আসতে চায়। আলী তরুণ ছিলেন, তার সাথী বানাতে চায়। জান্নাতে দুই তরুণ হবে যুবকদের সর্দার, হাসান এবং হোসেন। দুনিয়াতে তারা কিছুই পাননি। হাসানকে তো বিষ খাই মেরে ফেলা হল, হোসেনকে তো কারবালে হত্যা করা হল। আখেরাতে পৃথিবীর সকল যুবকদের তারা নেতা হবে। কিসের কারণে? সিরফ ঈমান এবং আমলের কারণে। আল্লাহ বলছেন, ওমিনান নাসে মা ইউশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহ রউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা তার নফসকে, তার জীবনকে বিক্রি করে দেয় ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য। আল্লাহ রউফুম বিল ইবাদ, আল্লাহ বান্দার প্রতি স্নেহশীল। আল্লাহ রসুলের দুধ ভাই আবু সালামা, ইসলামের বলা হয়ে থাকে তিনি 11তম সাহাবি, মুরব্বীদের মধ্যে মহিলাদের মধ্যে প্রথম ইসলাম কবুল করেন খাদিজাতুল কুবরা, বালকদের মধ্যে প্রথম কবুল করেন আলী ইবনে আবি তালেব, এবং বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম কবুল করেন আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহুম। এই তিনজনের পরে সিরিয়াল করলে 11তম ব্যক্তি হলেন আল্লাহ রসুলের আপন দুধ ভাই আবু সালামা। পরে তার স্ত্রী উম্মে সালামা ইসলাম কবুল করেন। দুজন অত্যন্ত দৃঢ়চিত্ত মুমিন ছিলেন। প্রতিবেশীদের অত্যাচারে অবশেষে তারা হাফসায় হিজরত করলেন। যে অনুষ্ঠানে নাজাশিকে ইসলামের দাওয়াত দেওয়া হয় সে অনুষ্ঠানে স্বামী স্ত্রী উভয় উপস্থিত ছিলেন। পরে তারা মক্কায় ফিরে এলেন, কিন্তু আবার তারা নির্যাতিত হলেন। তখন তারা মদিনায় হিজরত করলেন আল্লাহ রাসূলের নির্দেশ ক্রমে। মক্কা থেকে বেরিয়ে কিছুদূর গিয়েছেন, সঙ্গে সঙ্গে তাদের গোত্রীয় লোকেরা তাদেরকে হামলা করল, তাদের কোল থেকে সন্তান ছিনিয়ে নিল। আবু সালামার বাপ ভাইরা এসে বললে, সন্তান আমাদের, তুমি পাবে না, নিয়ে গেল। উম্মে সালামার বাপ ভাইরা এসে বলল, আমাদের মেয়েকে আমরা যেতে দিব না। মেয়েকে আটকে রাখল। আবু সালামা তখন সন্তান এবং স্ত্রীকে ফেলে একাই চলে গেলেন মদিনায়। এক বছর পর্যন্ত উম্মে সালামা যেখান থেকে তার স্বামী ওখানটাকে ত্যাগ করে চলে গেছিল ওই স্থানে এসে প্রতিদিন সকালে বিকালে অঝোর নয়নে কামতেন আর রাস্তার মাটিতে গড়াগড়ি খেতেন। নিষ্ঠুর পিতামাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, গোত্রীয় লোকেরা এক বছর পর্যন্ত সহ্য করেছে। অবশেষে একজনের মনে দয়ার উদ্রেক হয়, তিনি তাকে তার বাপ ভাইদেরকে সুপারিশ করে তার সন্তানটা মাকে দিয়ে দিল। সন্তান হারা মা সন্তান পাওয়ার পরে মদিনায় যাওয়ার অনুমতি পেলেন, আর একটু দাঁড়াননি। ওই অবস্থায় এক কাপড়ে পায়ে হেঁটে মদিনায় রওনা দিলেন। এখনকার হিসাবে 460 কিলোমিটার পায়ে হেঁটে একটা মহিলা বাচ্চা কোলে করে নিয়ে, পেটে নেই খানা, পরে নেই পোশাক, যেতে পারে কেউ কল্পনা করে দেখো তো। এই দৃশ্য দেখে কাবা ঘরের চাবিরক্ষক উসমান বিন তালহা বিন আবি তালহা, তিনি অত্যন্ত দয়া পরবশ হয়ে বলে, আমাদের কুরাইশ বংশের একজন মহিলা মদিনা যাবে একাকি পায়ে হেঁটে, এটা আমাদের বংশের ঐতিহ্যের বিরোধী, এটা হতে পারে না। তিনি তখন উট এনে উম্মে সালামাকে উঠে বসিয়ে বাচ্চা সহ নিজে উঠে লাগাম ধরে হেঁটে চলে গেলেন মদিনা পর্যন্ত। ওই দেখা যায় মদিনা। এবার বললেন, মা এবার তুমি এতটুকু নিজ নিজে যাও, কারণ আমি তো কাফের, আমি গেলে ওরা ভুল বুঝবে, মোহাম্মদ হয়তো আমাকে বুঝতে পারবে না, হয়তো ওরা আমাকে ধরে মেরে ফেলবে। আমি কেন তোমাকে নিয়ে আসলাম? স্রেফ মানবিকতার কারণে। আমি জানি মোহাম্মদ সত্য, কিন্তু পরিবেশের কারণে আমি ইসলাম কবুল করতে পারছি না, আমাকে ভুল বুঝো না, তুমি যাও। অতটুকু রাস্তা উনি হেঁটে গেলেন। আবু সালামা যখন যে পৌঁছলেন এর আগে, আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহর রসুল, শুধু আপনার মহব্বতে, দিনের কারণে আমি আমার সহায় সম্পত্তি, এমনকি স্ত্রী কন্যা স্ত্রী পুত্র রেখে একাকী এক কবরে মদিনায় চলে এসেছি। তখন আল্লাহ রসুল বললেন, ইয়া আবা ইয়াহাইয়া রাবেহাল বাই, তুমি যে সব কিছু বিক্রি করে দিয়ে আসছো, আল্লাহর রাস্তায় ছেড়ে আসছো, তোমার এই ব্যবসাটা লাভজনক হয়েছে। তখনই আয়াত নাজিল হয়ে গেল সুরে বাকারা বোধে 207 নম্বর হবে। মুমিনের ন্যাসে মায়ুশ্রী নফসব দেওয়া, মানুষের মধ্যে যারা তার জীবনকে বাজি রেখেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রউফ বিল ইবাদ, আল্লাহ তাদের জন্য স্নেহশীল। এই ঘটনা তোমাদের শুনালাম কেন? কুরাইশ বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, ঠিক না? এবং তারা ইব্রাহিমের ডাইরেক্ট বংশধর, এবং ইসলামের তৌহিদের যে কেন্দ্র ভূমি মক্কা গৃহের বাসিন্দা, তারা অহংকার করে নিজেদেরকে আহলুল্লাহ বলত, আহলু বাইতুল্লাহ বলত, হোমস বলত, কাতিন বলত, না আমরা হলাম কঠোর ধার্মিক, আমরা আল্লাহর ঘরের বাসিন্দা। অহংকার। অন্যেরা হজ করত আরাফাতের ময়দানে, ওরা আরাফাতের ময়দানে অবস্থান করত না, ওরা যেহেতু মুজদালিফায়, কারণ মুজদালিফা হারাম শরীফ এলাকার মধ্যে, কিন্তু আরাফাতের ময়দান হারামের এলাকার বাহিরে। তাদের অহংকার চলে, আমরা হলাম ধার্মিক, আমরা কঠোর ধার্মিক, হমস, আমরা ওই সাধারণ ধার্মিকদের সাথে মিলেমিশে আরাফাতের ময়দানে হজ করবো, এটা তো আমাদের মর্যাদার খেলাফ, আমরা হারামের বাইরে যাব না, কারণ আমরা আহলুল্লাহ, আমরা যখন গর্ব করে বলি আমরা আহলুল হাদিস, হাদিস মানে না আহলুল হাদিস, আল্লাহকে মানে না আমরা আহলুল্লাহ। এই উচ্চ বংশের শ্রেষ্ঠ সন্তানরাই, তাদের শ্রেষ্ঠ সন্তান মোহাম্মদ বিন আবদুল্লাহ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগ্রাহ্য করেছিল, মানেনি, ফলে তাকেও মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল। এটাতে প্রমাণিত হয় শুধু উচ্চ বংশ, উত্তম লেখাপড়া, টাকা পয়সা, মালামত্তা, এগুলোই মর্যাদার মানদণ্ড নয়, তাকওয়া আল্লাহ ভীরুতে হচ্ছে মর্যাদার মানদণ্ড। প্রশ্ন হতে পারে, এই উচ্চ বংশের লোকরা আহলুল্লাহ বলা সত্ত্বেও তারা কেন রসুলকে মানেনি? উত্তর হল এই, এরা তাদের জীবনের লক্ষ্য আখেরাতকে নির্ধারণ করেনি, পুরো দুনিয়াকে নির্ধারণ করেছিল। বল তু সেরুনাল হায়াত দুনিয়া বল আখেরাত খায়রু আব্বা। প্রতি জুমায় আমাদের ইমাম সাহেবরা সুরা আলা পড়েন, সুরা গাশিয়া পড়েন, তাই না? কেন পড়েন? মুসলিদের স্মরণ করে দেওয়ার জন্য, যে তোমরা ধ্বংস হচ্ছে এই কারণে তোমরা দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দিয়েছ, অথচ আখরাতের জীবন হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী, এটা মনে করে দেওয়ার জন্য প্রতি সপ্তাহে জুমার দিন এই দুটি সুরা আল্লাহ রসুল পড়তেন। আমরাও পড়ি, কিন্তু দুর্ভাগ্য, এদেশের মানুষ আরবি বোঝে না, কোরআনের অর্থ জানে না, সেটা তোতাবাকের বুলি হয়েছে এদেশে। ইমাম সাহেবরাও কখনো এই সুরাটার অর্থ মুসল্লিদের বুঝিয়ে দেন না, মুসল্লিরা কখনো এগুলো জানতেও চায় না, বুঝতে পেরেছ? তাহলে এখানে দেখা যাচ্ছে রক্ত, বংশ, অর্থ, অঞ্চল, ভাষা ভালো মন্দের মানদণ্ড নয়। একটা মানুষকে ভালো হয় তখনই যখন সে তার লক্ষ্য নির্ধারণ করে আখেরাত, আখেরাতমুখী চিন্তা যখনই আসবে তখনই সেই মানুষটি ভালো মানুষ হবে। আর যার জীবনের সামনে আখেরাতের চাওয়া পাওয়া নেই, সে যত উচ্চ বংশের লোক হোক না কেন, সে কখনোই ভালো থাকতে পারবে না। প্রমাণ তো বুঝলি আল্লাহ নবীর জীবন দিয়ে, আরো তুমি প্রমাণ না আরো আগে চলে যাও, নূহ আলাইহিস সালাতুস্সালামের নাম শুনছো না? পৃথিবীর দ্বিতীয় পিতা বলা হয় আদমের পরেই, এবং তিনি ছিলেন প্রথম রসুল পৃথিবীতে। কত মর্যাদাবান নবী, আর এত বয়স তো কেউই পায়নি, 950 বছর। আদমকে বাদ দিলে এত বয়স কেউ পায়নি। এই মানুষটা নিজের ছেলে তার দিন কবুল করেনি, তার স্ত্রী তার দিন কবুল করেনি। তুমি কি মনে করো তিনি ছেলেকে দাওয়াত দেন নাই, তার স্ত্রীকে তিনি দাওয়াত দেন নাই? পারেন। এজন্য হেদায়ত আল্লাহর কাছে চাইতে হয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আবু তালেব যখন মারা যাচ্ছেন আল্লাহ রসুল কাঁদছেন, চাচা একবার কলেমা পড়েন, আমি আপনার জন্য সাফাহাত করব। চাচার পাশে বসে তার দুই ভাই আবু জাহাল আব্দুল ইবনে আবি উমাইয়া, নাম কিন্তু আব্দুল্লাহ, খেয়াল রেখো, কাফের, কাফের নাম আব্দুল্লাহ হয়, তার মানে তার আল্লাহকে মানত কিন্তু দৃঢ় বিশ্বাস করত না। সে বলছে আবু তালেব, পিতৃধর্ম ছেড়ো না, মোহাম্মদ তো ধর্ম থেকে বেদিন, ওর ধর্মে যেও না। মোহাম্মদ কি বেদিন না ওইটা বেদিন? সে উল্টা কাকে বেদিন বলছে দেখো, খেয়াল কর। অবশেষে আবু তালেব বললেন আলা মিল্লাতে আব্দুল মুত্তালেব, আমি আব্দুল মুত্তালেবের দিনের উপরে মৃত্যুবরণ করলাম। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, হায় পারলাম না, এত চেষ্টা করো। অথচ এই আবু তালেব আল্লাহ রসুলের জন্য 3টা বছর না খেয়ে না দিয়ে বয়কটের মধ্যে কাটিয়েছেন। ভাতিজাকে রক্ষা করার জন্য তিনি তার বংশ বনু হাশেম বনু আব্দুল মুত্তালেব, তারা কাফের অসত্ত্ব, শুধু ভাতিজার দরদে তাদেরকে তারা সাপোর্ট দিয়েছেন, চূড়ান্ত ভাবে কষ্ট করেছেন, ইসলাম কবুল করেনি। এটা আল্লাহর রহম ছাড়া হয় না। অথচ দেখো যে ওমর তাকে হত্যা করার জন্য আসলো, সে ওমর রাস্তায় এসেই সুরে তোহা শুনিয়ে মুসলমান হয়ে গেল, হাতে তরবারি অবস্থায়। আল্লাহ যে কাকে কবুল করবেন বলার কোন ক্ষমতা আমাদের নাই। তাহলে তোমরা বলবো আল্লাহ যখন সব জনতে, আমাদের আর কি দরকার, অধগোষ্ঠীর কাজ কি? হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোন কওমের অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তনের জন্য সচেষ্ট হয়। লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষের চেষ্টার অসাধ্য কিছু নাই। তোমার আমার দায়িত্ব চেষ্টা করা, কবুল করার দায়িত্ব আল্লাহর। আর এজন্য আহলাদের যুবসংঘের বড় কাজই হল সমাজের যুব শক্তিকে আল্লাহমুখী করা, আখেরাতমুখী করা। তোমরা লক্ষ্য নির্ধারণ করো, তোমরা মৃত্যুর পরে জান্নাত কামনা করো না দুনিয়াতেই সবকিছু চাওয়া পাওয়া কামনা করো? বলো তোমাদের উদ্দেশ্য কোনটা? তোমরা কি কেউ মরবে না চিরকাল থাকবে দুনিয়ায়? তোমার দাদা মরেনি, নানা মরেনি, তুমি তো মরবে। এখন না তাজা দেখা যাচ্ছে, এই তাজা কতক্ষণ থাকবে? আমরা একদম তোমাদের মধ্যে বয়স ছিল, এখন কি আছে? তিন তালে উঠতে যেই কষ্ট হচ্ছে, আর আগে তো লাফিয়ে উঠত, সকালে নাস্তা করছে, কি হলো নারকেল নাই ফেলে, তুই এক লাফে নারকেল গাছে মাথা উঠে গেছে। আমি সেই মানুষটা বসে আছে, আর তিন তালে উঠতে হেঁটে উঠতে পারি না। ইউনিভার্সিটি টিচারের পরেও আমি তাল গাছ উঠে তাল পড়েছি, বাস ছাড়াই এমনি, এখন আর পারি? এটা দিই প্রমাণ যে আস্তে আস্তে তোমাকে যেতে হবে তোমার চূড়ান্ত ঠিকানায়, কোথায়? কবর। কবরের পরেই আমার নতুন জীবন শুরু হবে, স্থায়ী জীবন, চিরস্থায়ী, ওখান থেকে ফিরবে না, ওখান থেকে আর ফেরা যাবে না। ওইখানে যদি কষ্ট হয় তাহলে সেই কষ্টের কোন রেমিডি আছে? এখানে কষ্ট হলে তোমার একটু আহ উহ করতে পারো, সহানুভূতি জানাতে পারো, ঔষধ এনে দিতে পারো, ডাক্তার ডাকতে পারো, তাই না? অনেক কিছু তোমরা সাহায্য করতে পারো, কিন্তু ওখানে যদি আমার কষ্ট হয় সেখানে সাহায্য করে কেউ থাকবে? তোমরা কেউ থাকবে না। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য। আলী 8 বছর বালক এটা বুঝতে পেরেছিল, তার বাপ আবু তালেব মুরব্বী মানুষ হয়েও সেটা বুঝতে পারেনি। বুঝ, তোরা অত অজুহাত দেবে, এমন বড় বড় দল, এত বড় পন্ডিত, এত আলেম আলেম, তারা কি কিছুই বুঝে না? সবাই বুঝে, কিন্তু হেদায়াত তো সবাইকে আল্লাহ নসিব করেন না। আল্লাহর কাছে এজন্য কানতে হয়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের মধ্য থেকে চক্ষু শীতলকারী সন্তান দান করো, যারা মুত্তাকিদের ইমাম হবে, ফাসেকদের নেতা হবে না, মুত্তাকিদের নেতা হবে। যে সমস্ত বাবারা সন্তান গর্ভে আসার আগে থেকেই আল্লাহ কাছে কান্নাকাটি করেছে, তারা হয়তো সুসন্তান পেয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এটা খাটে। খেয়াল করে দেখো, অধিকাংশ দুষ্ট ছেলে দুষ্টই হয়, ভালো ছেলে ভালো। কারণটা কি? ভালোরা আল্লাহ কাছে কান্দে। তোমরা মুত্তাকিদের নেতা হবে এই চেষ্টা হালেদের যুবসংঘ করে। তোমাদের সঙ্গে কোন ফাসেক ফাসেক ছেলেমেয়ে যদি এসেও পড়ে ভুল করবে, ও চলে যাবে, টিকবে না। কারণ এখানে মিছিল নাই, মিটিং নাই, হরতাল নাই, গাড়ি ভাঙ্গা নাই। একটা মিছিল করলে 100 টাকা পাওয়া যায়, সেটাও দেয় না আমির সাহেব, কিছুই দেয় না। উল্টো জানো চায়, উল্টো হচ্ছে না। এখানে কিছু পাওয়া যায় না, বিরিয়ানি খাওয়া যায় না, কত যে সমস্যা। দুনিয়া কোন স্বার্থ কেন পাওয়া যায় না? যদি আখেরাতের উদ্দেশ্যে কাজ করতে চাও, আহলাদের যুবসংঘ ছাড়া বাংলাদেশের দ্বিতীয় কোন প্ল্যাটফর্ম নাই। আরো কিছু প্ল্যাটফর্ম আছে ইসলামের নামে, তারা টার্গেট হল ক্ষমতা দখল করা। এটা তো তোমরা জানি ভালো করি না, তারা তো আল্লাহ সন্তুষ্টির কথা মুখে বলে, ঠিক বলে না? কিন্তু আসলে টার্গেট কি বুঝতে তো পারছো? রাস্তাঘাটে কি হচ্ছে এখন? আমরা আগে এগুলো তো কখনই দেখি নাই যে রাস্তাঘাটে মানুষ গাছ কেটে গুড়ি ফেলে দেয়। আগে ছিল মানব নিধন, এখন হচ্ছে বৃক্ষ নিধন, সেই সঙ্গে শুরু হয়েছে মাছ নিধন, সেই সাথে হচ্ছে ফসল নিধন। মানে এত বেশি শয়তানিয়ত শুরু হয়ে গেছে ইসলামের নামে। এটাই আল্লাহ পাক বলছেন, ওয়াইজা তাওয়াল্লা সাআ ফিল আরদ লা ইউহলিকাল হারসা ওয়ান নাসলা আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। যখন এই সমস্ত দুষ্ট লোকেরা নেতা হবে, সাফিল আরদল ইউসদা ফিহ, এই পৃথিবীতে ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করবে, ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা, ফসল ধ্বংস করবে, বংশ ধ্বংস করবে। আল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ কখনোই ফাসাদ পছন্দ করেন না। এই আয়াতটা যখন পড়তে আমার বিশ্বাস হতেন, তাই তো? এরা নসল ধ্বংস করবে কেমন করে, আর শস্য ক্ষেত ধ্বংস করবে কেমন করে? আল্লাহ দেখি আমাদের চেয়ে বড় গণতন্ত্রী। যখন আয়াতগুলো নাজিল হয় তখন কি দিনে গণতন্ত্র ছিল? কিন্তু আল্লাহ তো জানত গণতন্ত্র আসবে, গাড়ি ঘোড়া ভাঙবে, ফসল কাটবে, গুড়ি দিয়ে রাস্তা বন্ধ করবে, এরা মাছ মেরে ফেলবে বিষ দিয়ে, এরা এক রাত্রে সব 3 বিঘে 5 বিঘে ফসল ধান কেটে ফেলবে, কারণ তুমি আর দলের বাইরে লোক। এগুলো বহু আগে আল্লাহ বলে দিয়েছে, ঠিক সেইগুলি এখন হচ্ছে, হরতালের নামে, মিছিলের নামে, ধর্মঘটের নামে, যাক সব হচ্ছে। এগুলো এগুলোকে ইসলাম সাপোর্ট করে তোমরা মনে করো? এই নাম করে যদি কেউ ইসলামে রাজনীতি করে, এটা ইসলাম হবে না কি হবে? শয়তানি না পুরা? এটা পুরো শয়তানি। এই জন্য আহলেদের যুবসংঘের সাথে কারো বলছে না, যারা ইসলামী রাজনীতি করে তাদের সঙ্গেও মিলছে না। তোমরাই বলো, অবৈধ পন্থায় কি বৈধ জিনিস হাসিল হয়? তো বিবেকে কি বলে, তুমি এক গ্লাস মদ খেয়ে গা খুব তাজা হবে, খুব ভালো লাগবে, তাই না? ইয়ে আবার ট্যাবলেট খাও, হিরোইন খাও, খুব তাজা মনে হবে। আসলে কি রোগ সারবে? আরো একটা রোগ ঢুকলো, তাই না? এরা তোমাদের জোশ দিয়ে মিছিলি নামায়, খুব জোশ, গা গরম হয়ে যাচ্ছে, ইসলাম কায়েম করে ফেললাম বলি। এই জোশগুলো এক একটা মদের মতো, ইয়ং বয়সে জোশ দিলে মদের মতো লাভ দিয়ে রাস্তায় পড়বে আর গুলি খেয়ে মরবে। হ্যাঁ, তুমি শহীদ হয়ে গেলে শহীদ নম্বর 143 ডায়েরি লিখবে, শহীদ নম্বর 142, শহীদ নম্বর 145। আর টাকা থাকলে তোর বাপকে 1,00,000 টাকা দিয়েছে, এই আপনি শহীদের পিতা, কে আমাদের মাঠে শহীদের পিতা হয়ে দাঁড়াবেন, আপনারা কে পায়? হ্যাঁ আমার ছেলে শহীদ হবে না কিন্তু, কি ঠিক না? দেখছো কোন দলের নেতা ছেলে শহীদ হয়? আখেরাতে নাম করে ধোকাবাজি চলছে, আহলাদের যুবসংঘ এগুলো করে না। সত্যিকারের আখেরাত পেতে গেলে তার নমুনা হচ্ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এবং তার সাহাবাই কেরাম, তারা কখনোই অন্যায় করে ন্যায় প্রতিষ্ঠা করেন, অবৈধ পথে বৈধ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তোমাদের কাছে একই উপদেশ থাকবে, তোমরা আল্লাহর পথে সংগ্রামের জন্য দাওয়াতের কাজে এগিয়ে আসো, এবং দাওয়াত শুধু একাকে দিলে হয় না, জামাতবদ্ধভাবে দিতে হয়, এটাকে বলা হয় সংগঠন। একা কোনো কাজে বরকত হয় না। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আরাদা মাহবুবাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামাআ, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সে যেন জামাতবদ্ধ জীবনকে অপরিহার্য করে নেয়, তা বুঝলে? সেই কারণে আমরা সংগঠনের প্রতি বেশি গুরুত্ব দেই। তোমরা আশা করি আল্লাহর পথে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে। তোমরা কি চাও আখেরাতে হজরত আলীর সঙ্গে, হজরত হাসান হোসেনের সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকি, এটা কি তোমরা চাও না? বাবা সেজন্যই কাজ করো। আমাদের একটাই নসিহত, আমাদের এই বিদায়ী উপদেশগুলো মনে রেখে সবসময়, এছাড়া কোন রাস্তা নেই। আমরা সেই পথে মানুষকে ডাকি, যারা আসে তারা ভাগ্যবান হয়, না আসলে তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আল্লাহকে দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে তোমার দিনের পথে হেদায়ত দান করো। কেমন? আমি এটুকুই বলে শেষ করছি, জুমাতে যেতে হবে খুতবা দিতে, তোমরা পারলে সেখানে আসবে। একটাই আমার উপদেশ থাকবে, যেখানে বসবাস করো, যে গ্রামে বসবাস করো, যেখানে চাকরি করো, তুমি সবসময় দাওয়াত দিবে। আল্লাহ রসুলের জমানায় ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, মাইক ছিল না, কিছুই ছিল না, শুধু মুখ দিয়ে দাওয়াত দিয়ে দিয়ে কিন্তু ইসলামটা কায়েম হয়েছে, তাই না? তোমরা যেখানে থাকো দাওয়াতের কাজ করবে। যদি বাসে উঠে নওয়াদেপাড়া যাও, গাড়ির মধ্যে কেউ সিগারেট খেলে, ভাই ধূমপান নিষেধ, যে খায় তারও ক্ষতি হয়, যে খায় না তারও ক্ষতি হয়, এটা খাবেন না। এই যে দাওয়াতের কাজটা তুমি করলে, আলহামদুলিল্লাহ তুমি 10টা নেকি পেয়ে গেলে, ও যদি কথা না শোনে তাহলেও নেকি পেলে, আর যদি শোনে তাহলে ওর নেকি তোমার আমল নামে জমা হয়ে গেল, তাই না? আহলে তো যুবসমাজের ছেলে যেখানে থাকবে সেখানে সে দায়ী, সে কখনো ঘুষ খাবে না, সে কখনো মানুষকে ক্ষতি করবে না। একটা ভাই যদি অন্যায়ভাবে মার খায়, সে যদি তাকে ঠেকাবে, কোন অন্যায় সে নিজে করবে না, অন্যায় সে করতেও দিবে না। এই হল আহলে যুবসংঘের চরিত্র। তোমরা যেখানে থাকবে সব জায়গায় মানুষ তোমাদের ভালোবাসে, তোমাদের সংগঠনে না আসুক কিন্তু তারা বললুক যে হ্যাঁ যুবসংঘের ছেলেগুলো খুবই ভালো। এটি বলার মধ্যে কিন্তু আল্লাহর বড় রহমত আছে। আমরা যেন না শুনি যুবসংঘের একটা ছেলে অনুযায়ী একটা অন্যায় করেছে, তাহলে তোমার একটা বদনামের সাথে সাথে পুরো সংগঠনের বদনাম হয়ে যাবে, ঠিক না? আমি দোয়া করি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের যুবক হওয়ার তৌফিক দান করুন, এবং আহলেদের যুবসংঘের কর্মীদেরকে আরো আগ্রহের সাথে আখরাতের লক্ষ্যে আহলে যুবসংঘ করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।